بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. باب في محظورات الإحرام. إحرام ما جهود محظورات أسي دينار غورين فاري إيش دينار بيان ما جي أنار المنطق حضر إلا تلي خدوم محظورات أسي بدعين بدعين بقون الله وليار مانا ইন গরিন হারে বেড়াইন্দে গরিন হারে বেড়াইন্দে গরিন হারে এহরাম আল আলতাম মাঝে আর হদুক মাহদুরাত আছে যে শুধু বেড়াইন্দে আল্লাহ খাস ইল্লা হদুক আছে তই বেকুন আয় আনারে বাইট বাইট করে জিকির করিম খেলা লম্বা জিকির করিবার আছে সময় দুন্ন বাইট বাইট করে আরে বাইন্দে তলব করে রে হিসাবে ফলে শুরু মাঝে এজালাত শাআর রাস বিহাল বিহালকিন আও গায়রি বিহালকিন আও গায়রি মায়া হইন মারুক পঞ্জে মাথা চুলরে আসি নাফারিব খাড়ি নাফারিব যে হল তরিকালিয়ারে এহরামর হালত মাজি আল্লাহ কুরআন মাজি কি গিয়ে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগ আল হাদিয়া মাহিল্লাহু যদি কোনো কোন যদি বিয়ারাম হই দইলে ওষুধ ওই ইহা মহা জরুরত হবে না ওর গড়া হল দইলে গড়ি পারিব কাল্লা জরুরত হবে মাহফুরাত আল্লাহ কুরআন মা হই ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদা মিন রাসিহি ফাবিদিয়াতিন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া রাব্বি গুনরে শরীয়তের মাসান মুসলিম বুঝিয়ে আমল করি বললা তৌফিক তো সুরে ভাই আইন মাথা চুলায় রন গা মাঝে দেদুন খেসকল আছে অনেকক্ষণ খেসে ইনরে এরন ইন বেগুন আছে মানা যদি আরা এহরাম মানি দেবে এরাম এরামর হালত মানি ইয়ার বাদে দুই নম্বর মজি তাকলিমুল আবাফের নখ কারণ আত নখ এঙ নখ ইনরে খাড়ি ফেলন আও হাড়ি ফেলন দেখুন সকল মাঝে লই ফেলন এহরামর হালত মাঝে ইন মানা যদি কোনো কমেছে পে দুঃখ পার নকান উড়ি গিয়ে গেল দুঃখার হে তোমাকে করিব এল্লা ভালে বেরিব কেলা দুঃখার দিতে লওয়া জরুরত বিভিন্ন মাহদুরা জরুরতের বিনা আল্লাহ ভালে বেরিব তিন নম্বর মাঝে ইস্তেমাল তৈব খুশবু ইস্তেমাল করেন এহরাম মিলি বাদে এহরামের আগে কোনো অসুবিধা নেই লেকিন এহরাম মিলি বাদে খুশবু ইস্তেমাল করন মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা বেজি লাইল বসে সব মসহ জাফরান ওলা ওয়ার্স ইল্লা ইয়ানি খর দিনের মাঝে খুশবু লাগাই ইন দেখেন ইস্তেমাল করেন মানা এলিয়া খুশবর চিজ সকল ইস্তেমাল করেন হেরামার হালতের মাঝে ইম মানা যেজন খুশবর চিজ সকল আছে হাতা খানা মাঝে দোয়া খুশবর চিজ আছে ইস্তেমাল করে কর নাম মানা ইয়ার বাদ হুকুম মানুষ আছে আরফা মাঝে এরামার হালতের মাঝে মরি গিয়ে গো এবার দাসে রাহেলা তুন ফুয়ারে তুন ফরিয়ারে এবার ফুয়ারি দাসে উরাম ফরি মরি গিয়ে গই এবারে গোসল দিবসের মাঝে কখন দবন গরিবের মাঝে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসু করিবু হতেই বান এবার দাসে তোরা খুশবেন লাগাইয়া এমন মানা গিয়ে গো অন্যরা ফেবার কখন দিবে সময় কখনো ওরা খুব করে দেন অনেক এনে আদান মরে গিয়ে গেলে ওইলে এবারে নদীতে মারা গেছি এল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে হইও ইউ বাত ইয়ম আল কিয়ামতি মুলাব্বিয়ান ইয়ম আল কিয়ামা এবারে আল্লাহ ইয়ে তলবিয়া ভরে ভরে এরা কি করিব বাস করিব তুলিব এবার এহরা আমার হালতে মা তুলিব এটা আল্লাহ বুঝে আছে এরে ভাই এহরা আমার হালতে মাঝে খুঁজবো লাগন খুঁজবো ইস্তেমাল করুন খুঁজবো হুমানি বেগু মানা ইয়ার বাদে আকদুর নিকাহ নেকা গরণ গড়াই দন আর জোনাতা নিজাল্লা গড়াবন মায়ে হইন মত গোল্লা বলি মানা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মা বিয়ান গিয়ে লা ইয়ানকিহুল মুহরিমু ওয়া লা ইয়ুনকাহু ওয়া লা ইয়াকতুব ইয়া মুসলিম আর হাদিস বহুত মানে এই লাগর ডইলা পড়িলা হতা সহি হাজে সরাহাতান আছে হাদিস মানে মানা তিয়ার বাদে যদি তোবা তখন কি করত দইলে এনলে নেকা ফাঁস দেব নেকা ফাঁস দেব আর বারবার বলবো পাঁচ নম্বর মাহদুরাত এই যে আল মুবাশারা যে শাহওয়া বে তাকবীর আও লামস আও দম আও না হয়ে দাঁড়ি নিজের বউলেরে মুবাশারা করা নিজের বউলেরে হামবিস্তর হওয়া সোমা দেওয়া এনারে সিবিদরা অনেক কাঙ্ক আরিয়া শাহওয়াতের সাথে এম বে গুণ মিনাল মাহদুরাত ইয়ার বাদে ছ নম্বর মা জেমা করন এবে ডাইরেক্ট নিয়াবি হামবিস্তরন মিলাওয়াত করন চলে ভাইয়েন যখন কো মানছি নিজের বউলেরে জেমা গজি হজম মাঝে এহরামার হালত মাঝে দুই সুরত এক সুরত এই যে তাহাল্লুল আউয়ালের আগত তাতে কি করি ফেলাই জেমা করি ফেলাই তাহাল্লুল আউয়ালের আগত জানি ফাতর মারিবার আগে পয়লা দিন ফাতর মারিবার আগে আর দে মাথা এড়াইবার আগে গজি দইলে সে তোমাদের মানুষই বা তো ফি দিয়া দিয়া হরিব উবা গরু দগরা যে হরিব অন্ধের জমা দগরা এরে মক্কার ফকির মিসকিনে করে হবে ফেলা হরিব এই খাই মারিব দুই নম্বর মাঝে হজিবে হে বছর হজিবে তো কি যাবে ফাঁসে যাবে বাতরে যাবে এবার তো হজ ও পুরা করা হরিব এবার হজে মা থাকিব মা দায় বছর কবা দিবে লাগবে এই বছর মিয়া বিদুন জানে অজিবারে কাজা দিল। যদি তাহালুল্লাহ ওয়ালার বাদে গুজি দইলে জানি যেমন আকবর এবারে পাথর মারিবা দে কইলা দিন পাথর মারিবা দে গুজি দিয়ে দিয়ে কইলা দিন পাথর মারজি বাদে মাথায় আসছি তোয়াফ করিবার আগে তোয়াফুল হেফাজা দিবা আছে তোয়াফুল হাজিবা করিবার আগে কি বুঝছে ইমা গুজি তুলে হসব লাকিন এবার দিয়ান হাম করা হবে একাল দেব কয়া সল ফিদিয়া দিয়া করিব মক্কার ফকির মিস্কিনে কয়া খাবা করিব এখানে মারিব ইয়ার বাদে মক্কার হুদুদর বাইরে নিয়ে রে আব্বারে হেরাম মাঝিয়ে রে আয়ারে মানে কি বলতুন তোয়াফুল হেফাজা দিবা আছে তোয়াফুল হাজিবা করা হবে। ইয়ার বাদে হান নম্বরের মাহবুরাত যে কতল সৈয়দ তুই এহরা মানছে যে মানছে নিজে বাদিও শিয়ারি করি না ভারে দিন দুনিয়ার ওর জানোয়ার ক্লাসেই না এনে সৈদল বার আর জনেরও দেখা দিই না ভারে কি পাল্লাই শেয়ার করি না ভারে কি পাল্লা শেয়ার করে যদি খাইনে পারি বুঝলি তো মহন এবার এরাও মা হয়েছিল এবার শেয়ার করে যদি খাইনে পারি আমি মেয়েদের শেয়ার শিয়ারি করি যদি খাইনে পারি হারাম হয়ে যাবে বুঝি ই বেই নিজে বাদে আর জনলার তো হারাম হয়ে যাবে হমুমান আল্লাহ মানা করছি وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي اليه تحشرون الله يمانا গজি তোরা ইহরামের হালত মাঝে শিয়ারি না গজিও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানা গজি ইয়ার বাদে ইয়া আখওয়ানি ওয়া আহবাবিল কিরাম মরত পঞ্জ আল্লাহ হুজুর আছে কি আছে খাস মাহদুরাত আছে এর উত্তরে নম্বর মাঝে মাথারে যা ভাই ভালো মাথা মাছি কেমি দেন পরি দেন অনেক কাজে যে মাথারে যা ভাই রাখুন ইয়া আল্লাহ তাবা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই দেখি যে মানুষ আরহম মাঝে মরি গিয়ে গই মোহরেম রাহেলা তুফলিয়ারে নিজের সুয়ারি তুফলিয়ারে এইবার বাবত হত দেখি ইগসিলু হু বিমা ইল ওয়াসিদির ওয়া কফিনু হু ফি থুবাই ওয়া লা তুকাম্মিরু রাসু আই লা তুগাত্তু ইবা মুতাওয়াক্কাল হাদিস রাসূল মানাবি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওরা ফানিলারে সিদির লিয়ার বের দুও ইবা দিয়ান ফর মাঝে বারে কি বারে কফন দো ইবার মাথা ধাবাই নেদ মাথা নগুড়াইও মানা গজি খেলা ইয়ম কিয়ামাই বারে কি করিব আল্লাহ ইদা আছে এহরা আমার হালত মারে তুলিব হই হেস আল্লাহ ভাই সাইও মাথা করে ফেলে বহুত মানে চিন্তা করে দেখা যা হেনজিলা আমি মাহদুরাত এহরাম আল খাস আলি রিজাল সিলাইয়া খাওয়ার ফিদন সিলাইয়া খাওয়ার ফিদন মানা মোহরম মরক পড়লা সিলাইয়া খাওয়ার ফিদন মানা মাই হইতে ফিদিবার মেয়ে হইতে লাখন এহরামার খাস কর নাই দিন তারা ফিনজে সাফ সুতরা করে বিধি করব তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা গজি লা ইয়ালবিস আল কামিস লা ইয়ালবিস আল কামিস ওয়া আল আমামা ওয়া আল বারানিস ওয়া আল সারাউইল ওয়া আল খিফাফ ওয়া লা থাউবান মাসাহু জাফরান ওয়া লা ওয়ারস বি মুতাওয়াক্কাল হাদিস ইনদাসে কামিসতি সিরওয়ালতি জুবওতি জুতিওতি দিন মিদেরিয়া এরামর হালত নও দে অন্য হালত মা মিদেরি এত মানে মিদেরি মানে লেকিন হরকম যে এরাম নও ফাকিং করিব কেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিনে মবে গুণ রাস্তা হল আছে অনেক মুশকিলা নাই ভাই ফরাত ওয়ালা তফরি না ফাইলে মজবুরি নাই আল্লাহ নবী হতে মানলাম ইয়াজিদ দেজারান ফালিয়াল বাস সারাউইল ও মানলাম ইয়াজিদ আলাইনি ফালিয়াল বাস খুফফাইন ইবে মুত্তাফাক আলাইহি হাদিস বলি কি যদি ইহরাম নাও হদলে সিরওয়াল ফিজো জুতা নাও হদলে তুমি তোমাদের মৌজা ডাড়া মৌজা দিন দেন আড়ি বাড়ি বিদো কোনো সিদ্ধ নেই কেলা তুমি মরি ফারিবে না কোন কাম মাত তুমি ফারিবে না সেরে হেতো লবাই আরা অনারা হজম মাঝে দেবের আগত হজর মশলা মশলি ইঞ্জরে শিখে আরে দন এমনি বেশি জরুরি এম বেশি জরুরি বহুত মানুষে করে নজানে খঞ্চিদের মাঝে মুখালবত দিল্লি ফিরিয়ে দিয়া হরিব খড়ে দুলা দলা হরিব খড়ে দা আছে ই না নজানো এ তো লাবলিয়ারে আর ভাই আর মুরব্বী অকল হজর মশলা মশলি জানিয়ারে আল্লাহ বেগুন্দর হজ গরিবুল্লাহ তৌফিক দিক আল্লাহ আলামু বিসওয়াব অনেকক্ষণ বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করুক আর কোনো মশলা যদি জানানো দইলে সোয়াল করে ফেরিবে আত্মীয় দূর আল্লাহ মাসে ওনারা জুয়ার দিন বেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আর হোয়াটসঅ্যাপ নম্বর মা করে ফেরিবে আর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে 0577633447 0577633447 আরবা আরবা আরবা সবা আল্লাহ।